إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাহে রমজানের পবিত্র সালাতুল জুমা আদায় করে জুমার পরে আবার দ্বীনি কিছু এলেম অর্জন করার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা পবিত্র মাহে রমজানের সিয়াম আদায় করছি। আজকে আমরা আলোচনা করব যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত। শর্ত হচ্ছে এমন জিনিস যে শর্তগুলো না পাওয়া গেলে এবাদত শুদ্ধ হয় না। যেমন উজু শর্ত নামাজের জন্য, সালাতের জন্য উজু শর্ত। উজু ছাড়া যদি কোনো ব্যক্তি সালাত আদায় করতে যায়, সালাত আদায় হবে না। ঠিক এরকম ভাবে আমরা এবাদত যত বেশি করি না কেন, দুইটা শর্ত যদি আমরা পূরণ না করি তাহলে আমাদের কোনো এবাদত কবুল হবে না। কয়টা শর্ত? তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ইবাদত কবুল হওয়ার জন্য দুই শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে ইখলাসুন নিয়্যাহ। যে কোনো ইবাদত করার জন্য, কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাসুন নিয়্যাত, নিয়্যাতটাকে খালেস করা, খাঁটি করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালীল। তুমি তোমার দিনকে খাঁটি করো, নির্ভেজাল করো, ইখলাস খালেস করো, ইয়াকফিকাল আমালুল কালীল, তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আমলটা কি হয়, খাঁটি হয়, সহি হয়। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য একটা শর্ত দিয়েছেন সমস্ত ইবাদতের জন্য, তা হচ্ছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছিল, শুধুমাত্র এই আদেশ করা হয়েছে, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদতটাকে শুধু আল্লাহর জন্য খাঁটি করতে হবে। এটা সূরা বাইয়েনাতের পাঁচ নম্বর আয়াত। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, কেবলমাত্র তারই দিনকে খালেস করে। মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্যই দিনকে খাঁটি করে, খালিস করে যেন তারা ইবাদত করে। এজন্য হাদিসে জিব্রাইল, একটা প্রসিদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের ঘটনা। সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, এই সময় একজন লোক আসলো। লোকটা এসে দরজার সামনে এসে ডাকলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। অথচ আল্লাহর নবীকে সাহাবীরা এরকম ডাকতেন না। এতে বোঝা যায় যে লোকটা একেবারে কোন বড় মানুষের মজলিসে গেলে কিরকম আচার ব্যবহার করতে হয় এ সম্পর্কে অজ্ঞ। অপরদিকে সে অনুমতি চাচ্ছে প্রবেশ করার জন্য, এতে বোঝা যায় যে সে একেবারে অজ্ঞ না। তারপরে তাকে সবাই লক্ষ্য করলো, লোকটা কেমন, সবাই দেখল হাদিসটা মিশকাতে আছে, একেবারে সুন্দরভাবে সুন্দরভাবে দেওয়া আছে প্রথম দিকেই কিতাবুল ইমানের প্রথম হাদিসটা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা বাইনামা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। আমরা এখন যেরকম বসে আছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসেছিলেন। ইজ তালা আলাইনা রাজুলুন, তালা মানে উদয় হওয়া, আমাদের মাঝে একজন মানুষ উদয় হলো, মানে হঠাৎ করে আসলো। লোকটা কেমন, শাদীদু বায়াদি সিয়াব, তার কাপড় চোপড়গুলো একেবারে সাদা, ধবধবে সাদা ছিল। শাদীদু সাওয়াদি শার, তার চুলগুলো ছিল একদম কুচকুচে কালো। তার মানে যদি সফর থেকে আসতো তাহলে কাপড় চোপড়ে ময়লা লাগতো, ধুলাবালি লাগতো, তার কাপড় চোপড়ে ধুলাবালি নাই, চুলগুলো ধুলাবালু যুক্ত হতো, ময়লা লাগতো, তাও নাই। বলে তাহলে কাছের থেকে এসেছে, ওয়ালা লা ইউরা আলাইহি সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, তার লেবাসে পোশাকে শরীরে কোনো সফরের লক্ষণ নাই, অপরদিকে আমাদের মাঝে কেউ তাকে চিনে না। এটা কেন বলল, যদি নিজের এলাকার লোক হয় তাহলে স্থানীয় লোক হলে স্থানীয় লোকে চিনবে, আর কারো মেহমান হলেও তাকে চিনা যায় না। তো মেহমান হলো মেজবান তো চিনবে, কিন্তু আমাদের মধ্যে কেউ তাকে চিনে না। এরকম একটা লোক আসলো, হাত্তা জালা সাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে গেল। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হাঁটু ফেলে বসলো, যেরকম আত্তাহিয়াত পড়তে আমরা বসি এরকম বসলো। এতে মনে হলো লোকটা খুব আদব আখলাক ভালো জানে, বসার আদব জানে, কিন্তু হাঁটু দুটো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে মিলে বসলো একেবারে, এটা গ্রাম্য লোকদের অভ্যাস। ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, আর তার দুই হাত রাখলো আল্লাহর নবীর হাঁটুর উপরে, এটা কেমন গ্রাম্য লোকদের অভ্যাস, হাঁটু দুইটা মিলে দিল নবীর হাঁটুর সঙ্গে, এরপরে নিজের হাত দুটো রাখলো আল্লাহর নবীর হাতের উপরে, হাঁটুর উপরে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে লোকটা একদিকে মনে হচ্ছে ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আর একদিকে দেখা যায় একেবারে গ্রাম্য খ্যাত। তারপরও সাহাবায়ে কেরাম আমরা অপেক্ষা করলেন দেখি কি বলে, কারণ এটা এমন একটা মুহূর্ত ছিল যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতে কিছু নিয়ম নীতিমালা ছিল, কোরআনের আয়াত নাজিল হয়েছিল, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, তোমরা এমন কিছু প্রশ্ন করো না যার উত্তর দিলে তোমাদের ক্ষতির কারণ হবে। এরপরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতে একটু থেমে গেলেন, কারণ আপন লোকেরা উল্টাপাল্টা প্রশ্ন করলে তাদেরকে পাকড়াও করা হয়, আর গ্রাম্য লোকেরা যারা অশিক্ষিত লোকেরা অপরিচিত লোকেরা যদি উল্টাপাল্টা করে তাহলে কিছু বলা হয় না। আপনারা যারা আমার এইখানের নিয়মিত মুসল্লি, এরা যদি উল্টাপাল্টা প্রশ্ন করে, প্রাথমিক প্রশ্ন করে, তা আমি ধমক দিই। আর দেখা যায় অনেক লোকেরা প্রশ্ন করে, প্রশ্ন শুনলেই বুঝি নতুন লোক, তো সময় থাকলে উত্তর দেয়, সময় না থাকলে বলি পরে যোগাযোগ করেন। তো এটা কি জন্য, যে অপরিচিত লোকেরা যদি কোনো উল্টাপাল্টাও করে এটা ক্ষমা দৃষ্টি দেখা হয়। সাহাবায়ে কেরাম চাইতেন যে এরকম কোন দূরের লোক এসে আল্লাহ নবীকে প্রশ্ন করুক, তাহলে সাহাবায়ে কেরামদের একটা চাহিদা ছিল, এজন্য অপেক্ষা করছেন দেখি সে কি বলে। আল্লাহু আকবার, প্রশ্নটা হলো এরকম, ইসলামের প্যাকেজ করে দেওয়া হয়েছে দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহর রাসূলের মাধ্যমে যে ইসলামটা প্রচার হলো এটা দরকার ছিল একটা প্যাকেট হওয়া, কারণ সবকিছু মনে রাখা সম্ভব না, একটা প্যাকেট হলে সহজে মনে রাখা যায়। তো আল্লাহ তাআলার ইচ্ছে ছিল ইসলামের এই বিশাল শিক্ষাটাকে একটা প্যাকেট করে দেওয়া, কিন্তু সেই প্যাকেট করলে প্রশ্ন উত্তর আকার হলে সহজ হয়। এজন্য আপনারা লক্ষ্য করছেন আমরা এখন যত বই লিখি সব প্রশ্ন উত্তরে লিখি, এই যে এটা এখানে লেখা আছে কোরআন ও সহিহ হাদিসের আলোকে রমজানের ফাজাইল মাসাইল ও অপরিহার্য বিষয়াবলীর উপর একটি গুরুত্বপূর্ণ কিতাব প্রশ্ন উত্তরে কিতাবুস সাওম লেখা আছে না, প্রশ্ন উত্তরে, এজন্য যে এতে সহজ হয় বোঝাটা। আমরা আকীদার উপরে প্যাকেজ লিখেছি কিতাব, কিতাবুল আকায়েদ, প্রায় 350 প্রশ্ন উত্তর, আকীদা সম্পর্কীয় যত বিষয় লেখা হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছে ছিল ইসলামটাকে একটা প্যাকেট করে দেওয়া, এখন এই প্যাকেট করতে হলে প্রশ্ন করতে হবে, আর প্রশ্ন করতে হলে এমন লোকের প্রয়োজন যার সবকিছু জানা আছে। এইরকম জানা আছে কার? জিব্রাইলের। কার জানা আছে? জিব্রাইলের। কারণ জিব্রাইল এই দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়াতের সবকিছু নিয়ে আগমন করেছেন। আর অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জানেন যে প্রশ্নকর্তা উত্তর জানে, প্রশ্নকর্তার উত্তর মুখস্থ আছে, তাহলে উত্তরটা বিস্তারিতভাবে হবে না, সংক্ষিপ্তাকার হবে। এজন্য আল্লাহ তাআলার ইচ্ছা হল যে জিব্রাইল কি প্রশ্ন করুক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেউক, কিন্তু যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে চিনতে না পারেন, আল্লাহর নবী যেন জিব্রাইলকে চিনতে না পারেন, সেজন্য জিব্রাইল এই উল্টোপাল্টা কিছু ভাব করল। এবারে শোনেন কি প্রশ্ন করেছে। একটা কিতাবুল আকায়েদ নিয়ে আসুন, কিতাবুল আকায়েদ ওইখানে কি, একটা কিতাবুল আকায়েদ নিয়ে আসুন। আমাদের কিতাবুল আকায়েদেও এই আকারই লেখা হয়েছে। এবারে প্রশ্ন ওই আগন্তুক ব্যক্তি, আল্লাহ নবী চিনতে পাচ্ছেন না প্রশ্নকারী কে, প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে খবর দিন, আমাকে বলে দিন ইসলাম সম্পর্কে, ইসলাম কি জিনিস এটা আমাকে বলুন। প্রশ্ন করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, দেখেন কি বলছেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে তুমি এই সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষী দেওয়া, মৌখিক ঘোষণা করা, ওয়া তুকিমাস সালাতা সালাত কায়েম করা, ওয়া তুতিয়াজ যাকাতা যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদানা রমজানের সিয়াম আদায় করা, ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর বাইতুল্লাহ গিয়ে হজ করা যদি তুমি সে পর্যন্ত যাওয়ার অবস্থা রাখো। সুন্দর উত্তর হল না? আমাদের যদি কেউ জিজ্ঞেস করে ইসলাম কি, তো ইসলামে দেবো ইমান ঢুকাইয়া, ইমানে দেবো ইসলাম ঢুকাইয়া, তো সেজন্য উত্তর হয়ে গেল যে সাক্ষী দেওয়া, দুইটা বিষয়ে সাক্ষী দেওয়া, আর সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, এগুলো বলা হলো, সিয়াম পালন করা। প্রশ্নকারী বলল, কালা সাদাক্তা আপনি ঠিকই বলেছেন। প্রশ্নকারী কি বলল? আপনি ঠিকই বলেছেন। এখন এতে বোঝা যায়, প্রশ্ন করার ঢঙ্গে বোঝা যায় যে উত্তর জানা নাই, আর উত্তর দেওয়ার পরে বলছে আপনার উত্তর ঠিক। ওমর ইবনে খাত্তাব বলেন, আজিব না লাহু, আমরা আশ্চর্য হলাম, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, লোকটা আল্লাহর নবীকে প্রশ্ন করছে আবার আল্লাহর নবীর উত্তরের পরে বলছে আপনি ঠিকই বলেছেন, আল্লাহর নবীকে সত্যায়ন করছে। এই সত্যায়ন করতে পারে কে? যার উত্তর জানা আছে। আমরা আশ্চর্য হলাম। যাক, তারপরে আবার লক্ষ্য করলাম, অকালা, সে আবার বলল, ইয়া মুহাম্মদ, দ্বিতীয় প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, আমাদেরকে ঈমান সম্পর্কে বলুন। এতে বোঝা গেল যে ইসলাম বাহ্যিকভাবে সাক্ষী দেওয়া ইসলাম, বাহ্যিকভাবে সালাত কায়েম করা ইসলাম, বাহ্যিকভাবে সওম আদায় করা ইসলাম, বাহ্যিকভাবে যদি কেউ হজ করে ইসলাম, বাহ্যিকভাবে যাকাত দিচ্ছে আমরা ইসলাম বলবো, তাকে মুসলিম বলবো, কিন্তু মুমিন বলতে পারা যাবে না। এজন্য আবার পাল্টা প্রশ্ন করলেন, দ্বিতীয় প্রশ্ন, মাল ঈমান, আপনি আমাকে বলুন ঈমান কি জিনিস। দ্বিতীয় প্রশ্ন কি করলো? ঈমান কি জিনিস। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, কালা আন বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এবারে সাক্ষী দেওয়া না, এবারে তু'মিনা, তুমি ঈমান আনবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ওয়া মালায়েকাতিহি আল্লাহর মালায়েকা বা ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবগুলোর প্রতি, ওয়া রুসুলিহি আল্লাহর রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের দিবসের প্রতি, ওয়া তু'মিনা বিল কদরে এবং তুমি বিশ্বাস করবে কদরে, তাকদীরে বিশ্বাস করবে, খাইরিহি ওয়া শাররিহি ভালো মন্দ সবটাই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নবী উত্তর দিলেন, ক্বালা সাদাক্তা, লোকটা বলল আপনি ঠিকই বলেছেন, আপনার উত্তর ঠিক। ওমর ইবনে খাত্তাব বলেন যে আমরা আবার আশ্চর্য হলাম যে লোকটা আবার একই কথা বলল, আপনি ঠিকই বলেছেন। প্রশ্ন করার থেকে বোঝা যায় তার উত্তর জানা নাই। আর এ কথা বলছে যে আপনি ঠিকই বলেছেন, এতে বোঝা যায় যে তার উত্তর জানা আছে। এরপরে লোকটা তিন নাম্বার প্রশ্ন করল, ফা আখবিরনি আনিল এহসান, আপনি আমাকে বলুন এহসান সম্পর্কে। এহসান কি জিনিস? এই যেটা নিয়ে আমি আলোচনা করছি ইখলাস, এই আলোচনাটা করার জন্যই মূলত দীর্ঘ হাদিসটা আলোচনা করছি। জিব্রাইল মানে ওই আগন্তুক মুসাফের ব্যক্তি প্রশ্ন করল, আমাকে বলুন এহসান সম্পর্কে, এহসান কি? এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কি বললেন? তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, কেননা যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তারা তোমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ নিশ্চয়ই তোমাকে দেখতে পাচ্ছেন। এই রকম ভাবে ইবাদত করবে, এটার নাম এহসান, এটার নাম ইখলাস। এর নাম কি? খালেস আল্লাহর জন্য করা। আমি আল্লাহর জন্য করছি, এজন্যই তো রোজার এত ফজিলত। ওই যে রোজার হাদিসে বলা হয়েছে যে ফাইন্নাহু লি, সওম আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, কেন আমরা নামাজ আল্লাহর জন্য করি না, হজ আল্লাহর জন্য করি না, যাকাত আল্লাহর জন্য দেই না, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন ফাইন্নাহু লি? এটা এই বইতে লেখা আছে, উত্তরটা লেখা আছে। আমরা সকল ইবাদত গুলো তো আল্লাহর জন্যই করি, আন্না কেন আল্লাহ কেন বলছেন যে ইল্লা সওম, রোজাটা এর ব্যতিক্রম, কারণ এটা আমার জন্যই রাখা হয়। আমরা তো সব ইবাদত আল্লাহর জন্যই করি। হ্যাঁ, সব ইবাদত আল্লাহর জন্য করলেও এর মধ্যে গায়রুল্লাহকে সন্তুষ্ট করা, লৌকিকতা, রিয়া এটা থাকতে পারে, কিন্তু একমাত্র সওম, রোজা, যার মধ্যে লৌকিকতা থাকার কোনো সুযোগ নাই। কেউ যদি মানুষকে খুশি করার জন্য রোজা রাখে তো সে রোজা না রেখেও মিথ্যা বলতে পারে, আমি রোজা রেখেছি, বলতে পারে না, কারণ অনেক সুযোগ আছে, গোপনে খেতে পারে, পান করতে পারে, এত কিছু সুযোগ থাকা সত্ত্বেও যখন কোনো ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে, গোপনেও খায় না, কেউ দেখে না তাও খায় না, এরকম যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে সেটা শুধুমাত্র কার জন্য রাখা হয়? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইল্লা সওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, তবে সওমটা এর ব্যতিক্রম, এটা শুধুমাত্র আমার জন্যই রাখা হয়, আমি আল্লাহ নিজের হাতে এর পুরস্কার দান করব। আল্লাহু আকবার, আল্লাহ যেমন মহান, আল্লাহর পুরস্কারটাও কি? এই জন্য রোজাদারের জন্য একটা আলাদা গেট থাকবে, বাবুর রায়্যান, জান্নাতের একটা স্পেশাল গেট, যেই গেটটা আল্লাহ তাআলা তৈরি করবেন শুধুমাত্র স্পেশাল ওই লোকদের জন্য যারা মুখ শুকিয়ে গেছে। দেখেন না, এখন মুখ শুকিয়ে গেছে, কথা আসতেছ না, কলিজা শুকিয়ে গেছে। আল্লাহু আকবার, এই জন্য তো বলা হয়েছে রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত, একটা হচ্ছে যখন সে ইফতার করে মনে হয় যেন একেবারে শরবতের জগটা সহ পান করে ফেলে, খেয়ে ফেলে, ঠিক কিনা? আনন্দের মুহূর্ত, কি আনন্দ! আরেকটা হচ্ছে এই কষ্টের বিনিময়ে যখন মানুষ আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে তখন সে শুধু বেশি আনন্দিত হয়ে যাবে। আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করার দরকার আছে না? এই জন্য শর্ত আছে ইখলাস। কি শর্ত? ইখলাস, ইবাদত করার জন্য প্রথম শর্ত, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে, কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, ফাইন্নাকা ইল্লাম তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয় আল্লাহ তারা তোমাকে দেখতে পাচ্ছেন। একজন ওস্তাদ এই হাদিসটা বোঝাবার জন্য আগের দিন ছাত্রদেরকে বলল কি, কালকে একটা সবাই মুরগি জবাই করে নিয়ে আসবে, এক একজন এক একটা, কিন্তু শর্ত হচ্ছে মুরগি যে জবাই করবা এটা যেন কেউ না দেখে, গোপন ভাবে নিয়ে আসবা। ছাত্ররা ঠিকই পরের দিন এক একজন এক একটা মুরগি জবাই করে নিয়ে আসলো। ওস্তাদ জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কেমনে জবাই করেছ? আমি করেছি একেবারে ঘরের দরজা বন্ধ করে, আর একজনে আমি জবাই করেছি বাথরুমের দরজা বন্ধ করে, আর একজনে আমি একেবারে গভীর জঙ্গলে গিয়ে, আর একজনে আমি পানির ভিতরে ডুব দিয়ে জবাই করেছি, কেউ দেখে নাই হুজুর, এক ছাত্র সে একটা জীবিত মুরগি নিয়ে আসলো, জিজ্ঞেস করলো সলিমউদ্দিন তুই জবাই করো না কেন, সবাইকে না জবাই করে আনতে বললাম? কজুর আপনি তো জবাই করে আনতে বলছেন এতটুকুই না, আর একটা শর্ত দিয়েছিলেন যে মুরগিটা জবাই করতে হবে এমন জায়গায় যেন কেউ দেখতে না পায়। আমি যত জায়গায় চিন্তা করেছি, বাথরুম বলো, পানির নিচে বলো, ঘরের দরজা বন্ধ করে বলো, গভীর অরণ্যে বলো, আমি লক্ষ্য করেছি যদি দুনিয়ার কোন মানুষে না দেখে একজনও তো দেখেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সব দেখেন, এই জন্য আমি জবাই করতে পারি নাই, আস্ত মুরগিটাই নিয়ে এসেছি। ওস্তাদ বললেন আমি এইটা বুঝাবার জন্যই এই শর্তটা দিয়েছিলাম। ঠিক তেমনি ভাবে সওমের জন্য শর্ত আছে, মান সাম রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম আদায় করলো, কিন্তু শর্ত কি? ঈমানান ওয়া ইহতিসাবান, বুখারী মুসলিম সহ হাদিসের সব কিতাবে আছে, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো এতটুকু বলে শেষ করে না, শর্ত দিয়েছেন ঈমানান ওয়া ইহতিসাবান, শুধুমাত্র আল্লাহর উপর ইমান রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যারা শুধুমাত্র ইখলাসের সঙ্গে খালেস ভাবে আল্লাহর জন্য রোজা রাখবে। আল্লাহ বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার পিছনে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। কেন এই শর্তটা? অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমি এই বইতে দিয়েছি। এই শিক্ষা যারা গ্রহণ করবে, তারা যখন টেবিলের নিচ থেকে ঘুষ নেবে, তখন ও চিন্তা করবে যে আল্লাহকে স্মরণ করে ওই গোপনে খাই নাই যে আল্লাহ দেখবে, ওই আল্লাহ আমাকে গোপনে ঘুষ নেওয়া দেখতেছেন, আমি ঘুষ নিচ্ছি টেবিলের তলে দিয়ে আমার বাসায় অথবা আমার বিচারালয়ের নিজস্ব ঘাস কামরায় বসে ঘুষ নিচ্ছি, দুনিয়ার কোন শক্তি না দেখলেও একজন দেখেন, তিনি হচ্ছেন কে? এই শিক্ষাটা দেওয়ার জন্যই এই সওমের এই নির্দেশ। এজন্যই এরকম বিশ্বাস নিয়ে বান্দা যখন ইবাদত করতে দাঁড়ায়, আল্লাহ কয় যে বান্দা আমি তোর সবকিছু দেখি এবং শুনি। নামাজ দাঁড়িয়ে বান্দা প্রথম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। গায়েব, ওই যে গ্রামারে পড়েন নাই, উত্তম পুরুষ, নাম পুরুষ, মধ্যম পুরুষ, তো প্রথমে বলে সে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, গায়েব অনুপস্থিত রেখে। আর রহমান, যিনি অত্যন্ত দয়ালু আর রহিম, এরকম বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত। এবারে আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যে এত প্রশংসা করছো, সে আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কটা কি? আর সম্পর্ক যখন হবে তখন আর কোনো ভায়া মাধ্যম থাকবে না। সেজন্য বান্দা এবারে পরিচয় দিচ্ছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি এবং তোমার কাছে সাহায্য চাই। একটা মানপত্র যখন দেয় কোন এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে, মানপত্রে কয়টা অংশ থাকে? প্রথম অংশ যাকে মানপত্র দেওয়া হচ্ছে তার প্রশংসা, সদরঘাটের কামান, মস্তানের জামান, হাজীগঞ্জের মিনারা, দিল্লির লাল কিল্লা, এরকম অনেক প্রশংসা। এরপরে দ্বিতীয় অংশ থেকে পরিচয়, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক এই, আপনি এখানে এসেছিলেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, এই আপনি এখানে বিয়ে করেছেন, আপনার শ্বশুরবাড়ি এখানে, সম্পর্ক। এরপরে তিন নম্বর হল আসল জিনিস, আবেদন। ঠিক এরকম ভাবে সূরা ফাতিহার মাধ্যমে মানুষ প্রথমে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত। এরপরে আল্লাহ বলছেন বান্দা এখন আসল তোমার পরিচয় বলো, তোমার মধ্যে আমার মধ্যে কি সম্পর্ক, কোন ভয় মাধ্যম আছে কিনা। এবারে বান্দা বলছে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, আমি কোন খাজা বাবার গোলাম না। আমি গোলাম ঠিকই, তবে দুনিয়ার কোন খাজা বাবার গোলাম না, গাজা বাবার গোলাম না, ল্যাংটা বাবার গোলাম না, পীর বাবার গোলাম না। ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। ইখলাস, সরাসরি আল্লাহকে বলা হচ্ছে। এরপরে আল্লাহ বলে বান্দা বলো এবারে কি চাও, বান্দা এবারে বলে সাহায্য চাই, এবারে সাহায্য আবেদন করো। ওই মানপত্রের তিন অংশ, এবারে মানপত্রের তৃতীয় অংশ, রাস্তা চাই, পোল চাই, মাননীয় স্পিকার কি মাননীয় ব্রিজ, একটা স্পিকার চাই। এক এমপি বলেন এরকম, মাননীয় ব্রিজ একটা কি চাই, আমার এলাকায় একটা স্পিকার চাই। তো প্রথম অংশ হচ্ছে মানপত্রের প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে মালিক ইয়াউমিন দিন পর্যন্ত প্রশংসা করা হলো। এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ক্লিয়ার করা হলো, যে আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, আর কোন জায়গায় না। ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য দেবো কার কাছে? না কোনো ফকিরের কাছে, না কোনো পীরের কাছে, না কোনো মানুষের কাছে, না মাজারের কাছে, না দরগাওয়ালার কাছে, না দুর্গাওয়ালার কাছে, না জুলফে দারাজ, গেসু দারাজ, খাজা নওয়াজ, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, মানুষকে এতগুলো টাইটেল দিয়ে দিয়ে সম্পূর্ণ মানুষগুলোকে আল্লাহর আসনে বসিয়েছে। সাহায্য করার মালিক কে? সাহায্য করার মালিক কে? এই জন্য মনে রাখতে হবে প্রথম শর্ত ইখলাসুল ইবাদাহ লিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য ইবাদতটা খালিস ভাবে করতে হবে, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত। এরপরে দুই নাম্বার শর্ত, ইখলাসের সঙ্গেই করলো, খুব ভালো নিয়তে করলো, কিন্তু করলো বিদআত, করলো কি? তাহলে প্রথম নাম্বার শর্ত ছিল কি? ইখলাসুন নিয়াত, ইখলাসুল ইবাদাহ, ইবাদতটাকে খালিস আল্লাহর জন্য করা। আর ইখলাসের বিপরীত, ইখলাসের বিপরীত তাওহীদের বিপরীত যেটা, তার নাম কি? এই জন্য জিব্রাইলের এই হাদিসে আসছে, ফাখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। এই আগন্তুক প্রশ্ন করলো, তিন নম্বর প্রশ্ন। কালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এবারে আগন্তুক চার নম্বর প্রশ্ন করছে, আলা ফাখবিরনি আনিস সাআহ, আমাকে তাহলে কিয়ামত কবে হবে তার নির্দিষ্ট সময় বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানে না। তার মানে এটা তোমারও জানা নাই, আমারও জানা নাই, কিয়ামত সব কখন হবে এটা কি কেউ জানে? কোন নবী জানে? কোন রসুল জানে? কোন ওলি জানে? কেউ জানে না। এবারে জিব্রাইল বলল, তাহলে ফাখবিরনি আন আমারাতিহা, আমাকে কিয়ামতের কিছু লক্ষণ বলুন, আলামত বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালা আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মেয়েলোক তার মনিবকে জন্ম দিবে। তার মানে এমন একটা মুহূর্ত আসবে যখন নিজের মায়ের পেটের সন্তানরা মায়ের সঙ্গে এমন আচরণ করবে যেমন মালিক তার দাস দাসীদের সঙ্গে আচরণ করে থাকে, যেন মা তার নিজের পেটে নিজের মালিককে জন্ম দিল। এরকম শুরু হয়ে গেছে না এখন? আনতালিদাল আমাতু রাব্বাতাহা, একটা নারী, একটা মহিলা তার মনিবকে জন্ম দিবে। দুই নম্বর, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর তুমি দেখবে, হুফাত হাফিনের বহুবচন, খালি পা, একসময় খালি পায়ে ছিল, আল উরাতা ন্যাঙ্গা বদন, শরীরে কাপড় চোপড় পরার মতো অবস্থা ছিল না, আল আলাহ অসহায়, একেবারে না খেয়ে ক্ষুধার্ত থাকত, ছাগলের রাখাল, রাখালের মধ্যে কোয়ালিটি আছে, উটের রাখাল, গরুর রাখাল, মহিষের রাখাল, এরও একটা মান মর্যাদা আছে। আর আরব দেশে ছাগল হলো মিসকিন জানোয়ার, গরিবের জানোয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছাগলের রাখাল এই জাতীয় লোকগুলো, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা লম্বা লম্বা অট্টালিকা তৈরি করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, টাওয়ার বানাবে। টাওয়ার বানাচ্ছেন এখন? অধিকাংশ মালিকগুলো খুঁজে দেখেন না, একসময় পায়ে জুতা পরার ক্ষমতা ছিল না, গায়ে কাপড় পরার ক্ষমতা ছিল না, হয়তো ঘাটের কুলি ছিল। এই লোকগুলো ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, লম্বা লম্বা তারা অট্টালিকা নির্মাণ করার প্রতিযোগিতা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, কালা সুম্মান তালাকা, এই প্রশ্ন করে লোকটা চলে গেল, ফালাবিস্তু মালিয়ান, ওমর ইবনে খাত্তাব বলেন যে আমি চিন্তাগ্রস্ত চিন্তা করতে লাগলাম যে প্রশ্নকারীটা কে আসলে, এত সুন্দর সুন্দর প্রশ্ন করলো, আমরা কেউ চিনতে পারলাম না, লোকটা চলে গেল। এই বসে চিন্তা করছি, সুম্মা কাল আলি ইয়া ওমর, এরপরে সুম্মা মানে কিছুক্ষণ পর আল্লাহ রাসূল চিন্তা করেছেন, আর এক হাদিসে আসছে একজন লোককে বলেন দেখো লোকটা কই গেল, দেখো লোকটা নাই উধাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পারলেন, এবারে বলছেন সুম্মা কাল আলি ইয়া ওমর, হে ওমর আতাদরি মানে সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিল, এই প্রশ্নকারী কে ছিল জানো কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আমি বললাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা ফাইন্নাহু জিব্রাইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এ হচ্ছে জিব্রাইল, এ হচ্ছে জিব্রাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যে তোমাদের কাছে এসেছিল তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দেওয়ার জন্য, দীন শিক্ষা দেওয়ার জন্য, প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদেরকে দীন শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। এই হাদিসের থেকে আমরা নিয়েছি প্রশ্ন উত্তরে এই কিতাব লেখা, কারণ প্রশ্ন উত্তরের মাধ্যমে একটা জিনিস খুব সহজে ক্লিয়ার করা যায়। এখানে এই হাদিসে আরো একটু বাড়ানো আছে, ওই যে বললেন তুমি দেখবা বোবা বধির এরা মুলুক আলার্থ বড় বড় ক্ষমতাশালী হয়ে গেছে। এরপরে বললেন যে ওই যে জিব্রাইল যে জিজ্ঞেস করলো কেয়ামতের লক্ষণ বলুন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা উত্তর দিয়েছেন কোরআন আয়াত দিয়ে, ফি খামসিন, এটা পাঁচটা জিনিসের একটা, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যেই পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না, সেই পাঁচটা জিনিস কি কি? কোরআন আয়াতে আছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে ইলমুস সাআহ, কিয়ামতের সঠিক সময়। কার কাছে? কিয়ামত কবে হবে এর সঠিক ইলম জানেন কে একমাত্র? আল্লাহ। দুই নম্বর, ওয়া ইয়ালামুল ওয়া ইউনাজ্জিলুল গাইস, এবং তিনি বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি কখন আসবে তার সঠিক ইলম একমাত্র কার কাছে? বলে মানুষে যে আবহাওয়া অফিস থেকে বলে দেয়, আরে ভাই ওটা ওই মেশিন দিয়া দূরের থেকে লক্ষণ দেখে, সাগরে মেঘ তৈরি হয়েছে তখন বাতাসের গতিরতি মেপে বলে যে এই টাইমে বৃষ্টি হতে পারে, তাও লেখে আবহাওয়ার পূর্ব আভাস, তাও অনেক সময় মিথ্যা হয়, আবার অনেক সময় পুরা দুনিয়া উল্টে যায় আবহাওয়ার অফিস খবরও থাকে না। এজন্য এটা মনে বুঝতে হবে যে বৃষ্টি হওয়ার সঠিক এলেম কার কাছে? কয়টা হলো? দুইটা। তিন নম্বর, তিন নম্বর হল মানুষের রেহেনের ভিতরে বাচ্চাদানিতে কি বাচ্চা আছে এটা আল্লাহ জানেন। কয় যে এখন তো আমরা ওই যে আল্ট্রাসাউন্ড করে দেখি বাচ্চা পুরুষ না মেয়ে লোক, আরে ভাই এটা বলা হয় না এখানে, এখানে বলা হয়েছে মাহফিল আর হাম, রেহেনের মধ্যে কি আছে ওই বাচ্চাটা, তোমার যে আশা বাচ্চা বড় হবে আমাকে খাওয়াবে আব্বু ডাকবে, এইটা আসলে বাচ্চা ওরকম হবে নাকি উল্টো হবে, নাকি বিয়ে করে শ্বশুরকে আব্বা ডাকবে আর শিক্ষিত হওয়ার কারণে তোমাকে পরিচয় দিতে লজ্জা পাবে সেজন্য তোমাকে বলবে ঘরের কর্মচারী এরকম করবে, তাকে জানা আছে? এটা বলা আছে ওয়াইয়া মাহফিল আর হাম, বাচ্চা কি আছে রেহেনের ভিতরে এটাও একমাত্র জানেন কে? কারণ মা বাপ যদি জানতো যে বাচ্চাটা ভবিষ্যতে মা বাবার আনুগত্য করবে না, বিয়ে করে শ্বশুরকে আব্বা ডাকবে শাশুড়িকে আম্মু ডাকবে বউকে নিয়ে থাকবে, এমনও শোনা যায় বিয়ে করে মাকে বলে মা এই তোমার বউ, এই বউ যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো আর খারাপ বলে তুমি খারাপ, মানে বউয়ের মাধ্যমে মাকে কি করা হচ্ছে? মাপা হচ্ছে। ওই যে আমাদের দেশের লোকেরা কোরআন হাদিস মাপে কার মাধ্যমে? বুজুর্গদের দ্বারা, এত বড় বড় বুজুর্গেরা এত বড় বড় আলেমরা যা বলে এটা কি মিথ্যে বলে নাকি? তাহলে বুজুর্গদের দ্বারা আর আলেমদের দ্বারা মাপে কি? কোরআন হাদিস, কোরআন হাদিসের দলিল দিলেও এদের বিশ্বাস হয় না, কারণ বুজুর্গেরা এত বড় বুজুর্গের কম জানে। ওই বেটা ডাক একটা হাদিস পড়ুক এসে সামনে, কারণ মসজিদের ইমাম হলে চলবে নাকি, যেগুলো ঘোরে ধরে নিয়ে আস আমার সামনে, হাদিস উড়াইতেই পারবে না, গুলা মিলাদ খাইতে খাইতে আর হারাম খাইতে খাইতে শক্তি শেষ হয়ে গেছে, তা জাগাইতেও পারবে না। এই কিতাব আসাদের কাছে ফাউস চালাকি করো, ওদের কাছে গেলে পাইবে লাল কালিয়ার তাবিজের বই, তাবিজের বই স্যার আছে কিছু বেহুদা লক্ষ্য থাকার, পারলে কান ধরে নিয়ে আস আমার সামনে। এই সেদিন যখন জানাজার মাস্তা বললাম ওই মৌলবি এখানে ছিল, তখন কোনো খবর নাই, আমি যখন বলি এইখান থেকে বাইরে চলে গেছে ওইখান থেকে চলে চলে করে ইবলিস, ওই বেলা তো ক্ষমতা থাকবে দাঁড়াই কি, আর আমি তো হাদিস খুলে দিতাম পর জানে যে পায়দামা করে পায়খানা পেশাব করে পায়দা মানুষ তৈরি দিবে, এই সমস্ত বেহুদা কথাগুলো, এই লোকগুলো মানুষকে গোমরা করে, সাধারণ পাবলিক চিন্তা করে এত বড় বড় হুজুর, এরা কি কোরআন হাদিস বুঝে না? কোরআন হাদিসকে মাপবো আমরা বুজুর্গ দিয়া, না বুজুর্গদেরকে মাপবো কোরআন হাদিস দিয়ে? কোরআন এবং হাদিস অনুযায়ী যার কথা মিলবে তারটা মানবো, আর যারটা মিলবে না তারটা কি করব? বর্জন করে দিব। সাহস রাখবেন বুকে, হকের পক্ষে লড়াই করবেন, যুদ্ধ করবেন, শহীদ হয়ে যাবেন। শহীদ হলে কার জন্য হব? যেখানে বাতিল ওখানে লড়াই করবেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। আমি একদিন বলেছি, আপনারা অন্য জায়গায় শুনে আমার কাছে রিপোর্ট করেন, দরকার নেই রিপোর্ট করেন, আমরা জানি এইরকম রিপোর্ট করে যারা দুর্বল আমি তাদেরকে পাত্তা দিই না। আমি ওইদেরকে বলি ভালো মানুষ, যারা যেখানে রাস্তায় ঘাটে যেখানে শুনবে অন্যায় করা হচ্ছে, মানুষকে গুমরা করা হচ্ছে, ওইখানে প্রতিবাদ করবে, ওইখানে দলিল চাবে, কোরআন হাদিসের দলিল চাবে, আমি তাদেরকে বলি তারা সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামদের আদর্শে সৈনিক। এই জন্য যেখানে দেখবেন মানুষকে গুমরা করছে, দোকানে বাজারে হাটে মার্কেটে যেখানেই দেখবেন কেউ মানুষকে বিভ্রান্ত করছে, দলিলবিহীন গুমরা করছে, সেখানে প্রতিবাদ করুন, লড়াই করুন, মারামারি করুন, যুদ্ধ করুন, সেখানে আপনি শহীদ হয়ে যান। সে শহীদ হয়ে কার জন্য হব? অনেকে আছে জেহাদ করতে আফগানিস্তান যাব, জেহাদ করতে ইরাক যাব, ওই বেটা জেহাদ কি এখন আফগানিস্তানে আছে? আফগানিস্তানে তুই জেহাদ করতে গেলে 1,00,000 টাকা খরচা হবে, 2,00,000 টাকা খরচা হবে, ওই 2,00,000 টাকা দিয়ে বাংলাদেশের রাইফেল কেন, একটা পিস্তল কেন, পিস্তল কিনে ওইখানে যে কাফেরদের বিরুদ্ধে লড়াই হচ্ছে এইখানে সেই কাফেরদেরকে মার, ওইখানে তোর একটা কাফের মারতে যে তেল খরচ করতে হবে এইখানে ওই ওই এক পয়সা দিয়া এইখানে ওই কাফেরদেরকে 10টা মারতে পারবি। ওই কাফের আছে না দেশে? এখন জেহাদ গ্লোবাল জেহাদ, জেহাদ বিশ্ব জেহাদ, মুসলিমরা গোটা বিশ্বে জেহাদ করছে। সুতরাং যারা আমার কাছে অনেকে আসে, ওদের আমি আফগানিস্তান যেতে চাই দোয়া করেন, আমি তোমার জন্য দোয়া নাই, কারণ তোমার জন্য ফরজ হচ্ছে কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা লড়াই করো ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যারা তোমাদের পাশে আছে, তোমাদের পাশে বসে নবীকে গালিগালাজ করছে। এই ধানমন্ডিতে একটা স্কুলের টিচার কি জানি মদন মোহন না কোন কি জানো, একটা কাফের একটা হিন্দু, সে আল্লাহ রসুলকে নিয়ে হজ কিনে উপহাস করেছে, মজাক করেছে, মুসলিম যে ফরজ হয়ে গেছে এই কাফেরকে কতল করে দিল থেকে বিদায় করে দাও, সেগুলো পারো না আর তুমি আফগানিস্তান যেতে চাও? দেখো কথা খারাপ, তুই যে আফগানিস্তান গিয়ে মুজাহিদদের নষ্ট করবি, মুজাহিদদের সাহসকে ভেঙে দিবি, তোর সাহসটাকে এইখানে থেকে আফেরকে মার। এই জন্য পরিষ্কার, যেখানে বাতিল আসবে সেখানে প্রতিবাদ চলবে, যেখানে বাতিল আসবে সেখানে লড়াই করবে। আমরা আফগানিস্তান গিয়ে লড়াই করবো যেমন জীবন দেবো কার জন্য? তো সে আল্লাহ এখানে আছে না? এখানেও লড়াই করবো কার জন্য? জেহাদ করবো কার জন্য? মারামারি করবো কার জন্য? শহীদ হবো কার জন্য? কাজে খেয়াল রাখতে হবে, দুনিয়ার যে কোনো প্রান্তে যে ব্যক্তি ইসলামকে চ্যালেঞ্জ করবে সেখানেই মুসলিমরা সেখানে মোকাবেলা করবে, এটাই তো নিয়ম। আফগানিস্তানে চ্যালেঞ্জ করেছে সেখানের মুজাহিদরা দাঁড়িয়ে গেছে, চেচনিয়া চ্যালেঞ্জ করেছে মুজাহিদরা দাঁড়িয়ে গেছে, ইরিত্রিয়া চ্যালেঞ্জ করেছে মুজাহিদিন মোকাবেলা করেছে, ফিলিস্তিনে চ্যালেঞ্জ করেছে মুজাহিদিন মোকাবেলা করেছে, ইরাকে চ্যালেঞ্জ করেছে মুজাহিদিন মোকাবেলা করেছে, আরাকানে চ্যালেঞ্জ করেছে মুজাহিদিন মোকাবেলা করেছে, কোন জায়গায় কুফফাররা চ্যালেঞ্জ করেছে মুসলিমদেরকে পায় নাই, মুজাহিদিন পায় নাই, মুজাহিদিনরা তাদেরকে বঞ্চিত করে নাই, বরং মুজাহিদিনরা তাদেরকে স্বাগত জানিয়েছে। আসো আমরা এটাই চাই, তোমাদের সঙ্গে যুদ্ধ করে আমরা আল্লাহর কাছে চলে যাবো শহীদ হয়েছি। কাজে মনে রাখতে হবে, আজকে বাতিল সব জায়গায় মাথা চাড়া দিয়ে উঠছে, আর আমরা জেহাদ করার জন্য আফগানিস্তান চলে যাব। আমাদের জন্য কি আফগানিস্তানে জেহাদ করা ফরজ, না আমার দেশে জেহাদ করা ফরজ? আমার জন্য কি আফগানিস্তানের শিরিক বিদআতের জেহাদ করা ফরজ, না আমার এলাকায় করা ফরজ? এই ফতোয়া ভালো করে বুঝে রাখবেন। আজকে আমার দেশে পার্বত্য অঞ্চলে দলে দলে মুসলমানকে খ্রিস্টান মানানো হচ্ছে, আমি নিজে তার সাক্ষী, বহু জায়গায় গিয়েছি, মুসলমান দলে দলে খ্রিস্টান হয়ে গেছে। আজকে খ্রিস্টানরা ইসলামকে চ্যালেঞ্জ করছে, হিন্দুরা চ্যালেঞ্জ করছে, কয়েকদিন পর পর আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করা হচ্ছে, আল্লাহর নবীকে নিয়ে উপহাস করা হচ্ছে, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র আঁকা হচ্ছে, আল্লাহর নবীকে নিয়ে উপহাস করা হচ্ছে, আর্টিকেল লেখা হচ্ছে, আর আমরা এখানে বসে বসে জেহাদের চিন্তা ভাবনা করছি আফগানিস্তান কবে যাবো তারপর জেহাদ করবো। জেহাদ এখন গ্লোবাল জেহাদ, বিশ্বময় জেহাদ, যাই হোক আমি জেহাদের আলোচনা আজকে করছি না। তো বলছিলাম যে 3 নম্বর লওয়া আলম মাহফিল আরহাম, রেহেনের মধ্যে কি আছে এটা জানেন একমাত্র কে? 4 নম্বর অমা তাদ্রি মাদা তাকসিবু গাদা, 4 নম্বর হচ্ছে আগামী দিন সে কি কামাই করবে এটা জানেন একমাত্র কে? 4টে হচ্ছে কামাই বলতে দুনিয়ার কামাই হতে পারে, আমরা যদিও মনে করেন জানি যে আমি চাকরি করছি এই করছি সেই করছি, কিন্তু কালকে যে করতে পারবো নিশ্চয়তা আছে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত লোক মারা যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে, আর একটা হচ্ছে আয়াতের তর্জমা যে আগামীকাল সে কি কামাই করবে, ন্যাক আমল করবে না বদ আমল করবে, ইমানদার থাকবে না কাফের হবে, তাও জানা নাই। পাঁচ নাম্বার হল অমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন ব্যক্তি জানে না যে সে কোন জমিনে মারা যাবে, সবকিছু জানেন কে? এই পাঁচটা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন যে পাঁচটা জিনিস একমাত্র জানে কে? জিব্রাইল যদি জিজ্ঞেস করলো কেয়ামত কবে হবে, তার উত্তরে আল্লাহ নবী আয়াত পড়লেন, বোঝা গেল কার মৃত্যু কোন জায়গায় হবে তাও জানেন কে? অনেকে যে মাজার তৈরি করে রাখে মরার আগে, এই জন্য মনে রাখতে হবে জিব্রাইল এই হাদিস দিয়ে আমাদেরকে পরিষ্কার করে দিলেন যে ইবাদত করব সরাসরি কার জন্য, আমরা সরাসরি ডাকবো কাকে, না কোনো ভায়া মাধ্যম আছে। এটা হলো তাওহীদ, এটা ইখলাস। আর তাওহীদের বিপরীত শিরিক। তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত কি? শিরিক। আল্লাহ তাআলা ঘৃণা করেন, বর্জন করেন। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, আমি আমার কিতাবুল ঈমান, কিতাবুত তাওহীদ এগুলো শুরুতে আলোচনা করেছি, এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন, কিতাবুল আকায়েদ, এগুলো সব কোরআন এবং হাদিসের দলিল দিয়ে লেখা, কোনটা খাজা বাবার কথা নাই, গাজা বাবার কথা নাই, কোন ল্যাংটা বাবার কথা নাই, বুজুর্গ আকাশ দিয়ে উড়লো না পানিতে ভাসলো, ওই বেটা পানিতে ভাসা যদি বুজুর্গ হয় তো সবচেয়ে বড় বুজুর্গ রাজহাঁস, বালিহাঁস পানিতে ভাসে, আর আকাশে ওরা যদি বুজুর্গ হয় তো সবচেয়ে বড় বুজুর্গ পাখি, কোথা থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশ চলে আসে, আবার বাংলাদেশ উড়াল দিয়ে চলে যায় বুজুর্গ। এই সমস্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে, এর মাধ্যমে তার কোন কারামতি প্রকাশ পাক বা না পাক সে আল্লাহর অলি। একজন মমিন, প্রতিটি মমিন আল্লাহর অলি। অলি হওয়ার জন্য খানকায় বসতে হবে, দশজন কিন্তু শরীর টিপাইতে হইবে, খানকা বানাইতে হইবে, মাজার বানাইতে হইবে, এরপরে আল্লাহর অলি। এখন মাজারের কাছে কুমির ছাড়তে হবে, মাজারের কাছে কি শোল মাছ গদা মাছ ছাড়তে হবে, কচ্ছপ ছাড়তে হবে, এরপর আল্লাহর অলি হওয়া যাবে। এই সমস্ত গুমরাহি ছাড়তে হবে। তাওহীদ, ইখলাসুন নিয়াত প্রথম শর্ত। ইবাদত কবুলের কয় শর্ত বলছিলাম? প্রথমটা কি? ইখলাস। ইখলাসুন নিয়াত, ইখলাসুল ইবাদত। নিয়তটা খালি করব, ইবাদতটা খাঁটি করব কার জন্য? কোন শিরিক থাকবে না, কোন ভায়া মাধ্যম থাকবে না, কোন ওয়াসিতা থাকবে না, সম্পূর্ণরূপে সরাসরি কার জন্য করব? আমরা হাদিসে জিব্রাইল থেকে সেটা দেখাইলাম, ওই হাদিসটার নাম হাদিসে জিব্রাইল, সহি হাদিস। হাদিসের প্রায় সব কিতাবে আছে, সমস্ত মুহাদ্দিস যারা হাদিস জানে তারা সবাই জানে। এটা জানে না কারা? যারা সারা জীবন তাবিজ লিখতে লিখতে ইমামতি করতে করতে কেতাবাদি সব ভুলে গেছে, আর দাওয়াত খেতে খেতে মুর্দার খেতে খেতে ইমানও নষ্ট করে ফেলেছে, এই লোকগুলো এই সমস্ত হাদিসের ধারে কাছেও নেই। কোরআনুল কারিমে এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। তাওহীদের বিপরীত কি? কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন এই শিরিক যুক্ত এবাদত আল্লাহ কবুল করেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, সূরা মায়েদা 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে ব্যক্তি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা বানিয়ে দিয়েছেন জাহান্নাম। তার ঠিকানা কোথায়? শিরিক করলে জান্নাত না জাহান্নাম? তো যারা বলে যে পিশাব সব দেখে, সব শুনে, একেবারে মুরিদের খবর সব রাখে, সব দেখে, ভালো মন্দের সব মালিক, এগুলো কি শিরিক? কোরআনে আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন ইবাদত কবুল হওয়ার জন্য, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং ঈমানটাকে তারা শিরিকের সঙ্গে যুক্ত করে নাই, শিরিকের সঙ্গে মিশায় নাই, শিরিকের সঙ্গে ভেজাল দেয় নাই, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? যারা ঈমান এনেছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলছেন সূরা আনআম 88 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাক ওয়ালাউ, সুরায় জুমারের অর্থাৎ 39 নম্বর সুরার 65 নম্বর আয়াত বলছেন, লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, কি করেন? আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, লাইয়াহাবাতান্না আমালুকা, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনার দাওয়াত, আপনার জিহাদ, আপনার তাহাজ্জুদ, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সবগুলো বরবাদ হয়ে যাবে। কাকে বলা হচ্ছে? আমাদের নবীজিকে বলা হচ্ছে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্ত এবং যারা পাপি তাদের মধ্যে পড়ে যাবেন। এটা সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত, কোরআন খুলে গিয়ে দেখবেন। এরপরে শুধু আমাদের নবী না, আল্লাহ তাআলা অনেক নবীদের নাম উল্লেখ করে তারপরে বলছেন ওয়ালাউ আশরাকু, এইটা সূরা আনামের 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু, যদি এই নবীরাও শিরিক করত, যেই নবীরা সারা জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন, যেই নবীরা চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন, জিহাদ করেছেন, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে করাত দিয়ে চিরা হয়েছে, কারো গর্তে মধ্যে নিক্ষেপ করা হয়েছে, এই নবীদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু, যদি এই নবীরাও আল্লাহর সঙ্গে শিরিক করত, লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে এই নবীরা সারা জীবন যে সমস্ত আমল করেছে সমস্ত আমলগুলো তাদের বরবাদ হয়ে যেত। তাদেরকে বলা হলো নবীদেরকে। এরপরে আল্লাহ তাআলা সূরা নেসার 4 নম্বর সূরার 48 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে, এছাড়া যত কিছু আছে আল্লাহ তাআলা যার জন ইচ্ছা ক্ষমা করে দিবেন। শিরিকের গুনাহ যদি কেউ নিয়ে যায় আল্লাহ ক্ষমা করবেন না, আর শিরিক ছাড়া এর নিচে যত গুনাহ আছে ইচ্ছে করলে আল্লাহ তাআলা ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য খেয়াল রাখবেন, আজকে আলোচনা করলাম ইবাদত কবুল হওয়ার জন্য কয় শর্ত। এক নম্বর শর্ত কি? ইখলাস, ইখলাসুন নিয়াত, ইখলাসুল ইবাদাত, নিয়ত খাঁটি করতে হবে, ইবাদতটাও খাঁটি করতে হবে। কার জন্য? এটা খেয়াল রাখতে হবে। কোরআনের আরেক আয়াতে বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের লেখা অর্জন করতে চায়, সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য বেশি করে আমলে সালেহ করে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতের সঙ্গে কোন কাউকে শরীক না করে, কোন খাজা বাবাকে না, কোন গাদা বাবাকে না, কোন ল্যাংটা বাবাকে না, কোন পীর বাবাকে না, কোন মাদারওয়ালাকে না, কোন দরগাওয়ালাকে না, কোন কাউকে না, একমাত্র ইবাদত করবে কাকে? সন্তুষ্ট করার জন্য। আর যদি মাঝখানে ভেজাল লাগায়, ভায়া মাধ্যম লাগায়, পীর সার আল্লাহকে পাওয়া যাবে না, তাহলে মক্কার কুফফারদের মতো হলো। মক্কার কুফফাররা মূর্তি পূজা করত কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, ভায়া মাধ্যম রূপে। কি রূপে? কোরআনুল করিমের পরিষ্কার বলা আছে, তারা বলতো মা না আবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো এই দেব দেবী আর মূর্তিগুলোর পূজা করি শুধুমাত্র একটা উদ্দেশ্য, যে এইগুলো আমাদেরকে সামান্য হলেও আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবে। মক্কার কুফফাররা মূর্তি পূজা করত কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, নৈকট্য লাভ করার জন্য, মাধ্যম রূপে। তো মাধ্যম রূপে মূর্তি পূজা করলে যদি মুশরিক হয়, তাহলে এখন যারা মাধ্যম রূপে পীরদেরকে বানায় সেই লোকগুলো মুশরিক হবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন কোন ভায়া নাই, মাধ্যম নাই। স্পষ্ট বলেছেন সূরা বাকারার 186 নম্বর আয়াত, এ রমজান মাস সব ভায়া মাধ্যম ত্যাগ করে, সব খাজা বাবা ত্যাগ করে, গাজা বাবা ত্যাগ করে, ল্যাংটা বাবা ত্যাগ করে, পীর বাবা ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও। আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হে নবী, আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি তার ডাক শুনি কিনা, আপনি জেনে রাখুন ফাইন্নি করিব, আমি বান্দার কাছেই রয়েছি। ও জীব দাওয়াত দাই ইদা দানি, আমি বান্দার ডাকে সাড়া দেই যখন সে ডাক দেয়, সাড়া দেয় আগে ডাক দেয় পরে, তার মানে তার ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে কোনো দেরি করি না। সেজন্য আল্লাহ বলছেন যেন তার ডাক দেওয়ার আগেই আমি কবুল করে নিয়েছি। এটা সূরা বাকারার 186 নম্বর আয়াত। এর আল্লাহ বলছেন উজিবু দাওয়াত দাই, আমি আহ্বানকারী আহ্বানে ডাকে সাড়া দেই, ইজা দানি যখন বান্দা ডাক দেয়, যখন বান্দা, এটা পরে বললেন আর কবুল করি দে সিদ্ধি আগে। এরপর কোন আরেকটা আয়াত সূরা মুমিনুন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে আমার গোলামি থেকে মুখ ফিরিয়ে অন্য কোন খাজা বাবা গাদা বাবা ল্যাংটা বাবা পীর বাবার গোলামি করে, আমি অচিরে তাদেরকে অপমান করে বেইজ্জত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিব। সূরা আল মুমিনুন 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত। এরপরে আপনি বলবেন যে আল্লাহ আমি তোমাকে ডাকি, তুমি কতদূরে আছো, আমার ডাক শুনো কি না? আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ আমি তোমার ডাক শুনি। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা কাফ 50 নম্বর সূরার 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার কাছে আছি বান্দার গর্দানের সাহারগের চেয়েও কাছে। তার মানে হচ্ছে সাহারদ দিয়ে মানুষ আওয়াজ করে, আল্লাহ বলছেন তার গলার আওয়াজ বের হতে দেরি লাগে, আমি আল্লাহ শুনতে অতটুকু দেরি লাগে না। এত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে আল্লাহ বলছেন, এরপরেও যদি আল্লাহকে আমরা ডাকতে গিয়ে ভায়া মাধ্যম তৈরি করি, আল্লাহ কি বরদাস্ত করবেন? আরে বেটা তুমিও তো বরদাস্ত করো না। তুমি যদি দেখো তোমার ছেলে আদরের মেয়ে তোমাকে বাদ দিয়ে আর একজনকে তোমার দোস্তকে বাদ ডাকে, কয়েকদিন ক্ষমা করবা, এরপর বড় হয়ে যদি ডাকে তো থাপ্পড় মারবা, বেটা আর একজনকে বাদ ডাকো? কইবে আব্বু তোমাকেও তো ডাকি ওকেও ডাকি, বেটা শিরিক করছো অংশীদার বানাচ্ছ। তোমার বউ যদি রাত্রে গিয়ে বিছানা দেখলে আর একটা পুরুষ আছে, জিজ্ঞেস করে এটা কে, স্ত্রী বলল তোমার মতো আর একজন, শরিক করছি অংশীদার বানাইছি, কোন পুরুষ বরদাস্ত করবে? অথচ বউকে তুমি সৃষ্টি করো নাই, বউকে তুমি একেবারে ছোটবেলার থেকে পালনও করো নাই, এই বউর উপরে তোমার অধিকার খালি বিয়ে করেছ। এই বউ যদি আর একজনকে তোমার সঙ্গে শরিক করে তাহলে তুমি বরদাস্ত করো না। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমার জীবনে ধাপে ধাপে যা কিছু প্রয়োজন সবগুলো পূরণ করেছেন, মায়ের পেটে শিশু অবস্থায় সব জায়গায় সব ব্যবস্থা করেছেন, এই আল্লাহর সঙ্গে, এজন্য সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন আইয়ুজ জামবে আকবারু, সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতাজাআলা লিল্লাহি নিদ্দান ওয়াহুয়া খালাকাকা, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে মনে করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এটা ওইদিকে ইঙ্গিত করেছেন যে তোমাকে সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন, সেই আল্লাহর সঙ্গে শিরিক করছো, এটা সবচেয়ে বড় গুনাহ। এজন্য মনে রাখতে হবে আমরা এই রমজান মাসে শিরিককে সম্পূর্ণরূপে ঘৃণা করে বর্জন করব, অন্যদেরকে দাওয়াত দিব, এবং সেজন্য যদি আমাদের জান চলে যায় আমরা সেজন্য প্রস্তুত থাকব। রমজান মাস বদরের যুদ্ধের মাস, রমজান মাস মক্কা বিজয়ের মাস, আমার এই বইতে আমি লিখে দিয়েছি ওহুয়া শাহরুল জিহাদ, রমজান মাস জিহাদের মাস, লেখা আছে বইতে, পড়বেন ভালো করে বইটা, অনেক কিছু আছে, খালি রোজার মাসলা না, খালি রোজার মাসলা, রোজার বই অনেক আছে বাংলাদেশে, দুনিয়াতে রোজার বই অনেক লিখেছে, আমার আবার লেখার প্রয়োজন হল কি জন্য? আমি লক্ষ্য করেছি রমজানের উপরে বই লিখতে গিয়ে মানুষেরা বিভ্রান্ত করেছে মানুষদেরকে, সেজন্য এই বই লেখার প্রয়োজন হয়েছে। আমি আরো চিন্তা করেছি রমজান মাসের সবগুলো উল্লেখ করা হয় কিন্তু রমজান মাস যে জিহাদের মাস এটাকে ভুলে যাওয়া হয়, অথচ সূরা বাকারার যেই আয়াতে যেই সূরায় বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, ওই কোরআনের ওই সূরাতে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের যুদ্ধকে ফরজ করা হয়েছে, অথচ সিয়াম পালন করতে আপত্তি নাই, ইফতার যত খাওয়া আপত্তি নাই, একেবারে চকবাজারের ইফতার বস্তাবারে কিনে আনো কোনো আপত্তি নাই, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতালের আয়াত শুনলে কি হয়ে যায়, আপত্তি আসে। যারা কুতিবা আলাইকুমুস সিয়ামকে মানে আর কুতিবা আলাইকুমুল কিতালকে মানে না, দুইটার মধ্যে পার্থক্য করে এই কিতাবে বলে দেওয়া হয়েছে, তাদের ঈমান নাই, তারা মুসলমান থাকে না, তারা কাফের হয়ে যায়। মানে না বলছি, করে না বলি না, কিন্তু খেয়াল রাখবেন, মানে না। একটা হলো মানে, জেহাদ করা দরকার, জেহাদ ও ফরজ, করার সুযোগ পায় না বলে করে না, করার আগ্রহ আছে, আমি তাদেরকে কাফের বলি নাই, কিন্তু যারা কুতিবা আলাইকুমুস সিয়াম মানে, ওরা তো বুশেও মানত, আমেরিকার প্রেসিডেন্ট মানে, প্রতি বছর রোজাদারদের সিয়ামের সম্মানার্থে মুসলমানদের সম্মানার্থে হোয়াইট হাউসে প্রতি বছর ইফতার মাহফিল দেয় কিনা? এ দেশের বড় বড় আলেমরাও ইফতার করে আসছে, তারা গর্বের সঙ্গে বলে বুশের সময় গেছে, গর্বের সঙ্গে বলে বুশ তাকে দাওয়াত দিয়েছে ইফতার করেছে হোয়াইট হাউসে। তাহলে বোঝা গেল কুতিবা আলাইকুম সিয়ামের ভিতরে বুশের কোন আপত্তি নাই, আপত্তি কোন জায়গায়? কুতিবা আলাইকুম কেতাল, এই বিষয়টা এই বইতে ক্লিয়ার করা হয়েছে। প্রত্যেকে একটা দুইটা না, 100 কম্পকে বই কিনবেন, 100 বইয়ের দাম কত আসবে? 50 টাকা করে হলে, এরপর বেশি নিলে আমাকে বলবেন আমি আরো কমাই দেবো দাম, যারা আরো বেশি নেবেন আরো কমাই দেবো, তার বেশি করে দিবেন, মানুষকে বিলি করবেন আর বুঝাই দিবেন যে মধ্যে কি কি আছে, যেন খালি একটা বই দেওয়া না, এই বইটা একটা দাওয়াতের কাজ করবে, রমজান উপলক্ষে ব্যাপকভাবে দাওয়াত দিবেন। এখন শয়তান বন্দী আছে, আপনারা কি বন্দী হয়ে গেছেন নাকি? শয়তান বন্দী হয়েছে, আপনি কি বন্দী নাকি? তা শয়তান বন্দী হলো কি জন্য? আপনার গতি বাড়াবার জন্য, মানে আপনিও বন্দী বসে গেলেন না। শয়তান যখন বন্দী আপনি ছুটে যান, প্রত্যেকটা মুহূর্তে দাওয়াত দিতে থাকেন, তাওহীদের দাওয়াত ছড়িয়ে দেন, শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে ছড়িয়ে দেন। এই জন্য আমি আজকে আলোচনা করলাম কি নিয়ে, এবাদত কবুলের শর্ত কয়টা, কি কি? একটা ইখলাসুন নিয়াত, ইখলাসুল ইবাদা একটা, আরেকটা কি ইত্তেবা সুন্নাহ, আরেকটা কি ইখলাসের বিপরীত শিরিক, আর ইত্তেবা সুন্নাহর বিপরীত বেদাত। এটা নিয়ে আগামী জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ, বাদ জুমা এটা নিয়ে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।